আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়া সালাতু ওয়া সালাম আলা রাসূলিহি কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আজকের প্রসঙ্গ হলো নফল রোজা। নফল রোজা কখন রাখতে হয়, কিভাবে রাখতে হয়। এতক্ষণ আমরা ফরজ রোজা সম্পর্কে এবং রোজা কিভাবে রাখতে হয়, কিভাবে ভেঙে যায় সেসব আলোচনা শুনলাম। এখন নফল রোজা কিভাবে রাখা হবে, কোন কোন সময় রাখা হবে। প্রথম নম্বর নফল রোজা হলো যেটা খুবই উচ্চ পর্যায়ের পরহেজগার মানুষদের জন্য খুব ঘন ঘন রোজা রাখা, সেটা হচ্ছে দাউদ আলাইহিস সালামের রোজা। দাউদ আলাইহিস সালামের রোজা কিরকম? দাউদ আলাইহিস সালামের রোজা হচ্ছে একদিন রোজা আর একদিন ইফতারি। একদিন রোজা আর একদিন ইফতারি হলো দাউদ আলাইহিস সালামের রোজা। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, আহাব্বুস সালাতি ইলাল্লাহ সালাতু দাউদ ওয়া আহাব্বুস সিয়ামি ইলাল্লাহ সিয়ামু দাউদ আলাইহিস সালাম ওয়া কানা ইয়ানামু নিসফাল লাইল ওয়া ইয়াকুমু সুলুসাহু ওয়া ইয়ানামু সুলুসাহু ওয়া ইয়াসুমু ইয়াওমান ওয়া ইফতারু ইয়াওমান। দাউদ আলাইহিস সালামের নামাজ সবথেকে ভালো, তিনি পুরো রাত নামাজ করতেন না। কিভাবে নামাজ পড়তেন বলছেন, ইয়ানামু নিসফাল লাইল, অর্ধেক রাত্রি ঘুমিয়ে যেতেন, তারপরে এক তৃতীয়াংশ অবশিষ্ট থাকতে নামাজ পড়তেন, আবার এক ষষ্ঠাংশ সময়ে তিনি ঘুমিয়ে যেতেন। আর রোজা রাখা কেমন? একদিন রোজা রাখতেন আর একদিন রাখতেন না। এক টানা রোজা রাখা ঠিক নয়, এক টানা রোজা রাখা যে ঠিক নয় সেটা পরে আলোচনা হবে। যে ডেলি আপনি রোজা রাখবেন তা চলবে না। তো সব থেকে ভালো রোজা হলো কি, যে দাউদ আলাইহিস সালামের রোজা, একদিন রোজা রাখুন আর একদিন ইফতারি করুন। নম্বর দুই নফল রোজা সেটা হচ্ছে সোমবার ও বৃহস্পতিবার রোজা। সোমবার ও বৃহস্পতিবার রোজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই রোজা রাখতেন প্রত্যেক সোমবারে এবং প্রত্যেক বৃহস্পতিবার। এর কারণ স্বরূপ জিজ্ঞাসা করা হলো যে রাসূলুল্লাহ আপনি এই দুই দিনের রোজা রাখেন কেন? তো তিনি বললেন, সোমবার আর বৃহস্পতিবার আল্লাহর কাছে আমল পেশ করা হয়, আদম সন্তানের আমল সোমবার আর বৃহস্পতিবার পেশ করা হয়। তা আমি চাই যেন আমার আমলটা রোজা অবস্থায় পেশ করা হয়, তাই আমি সোমবার বৃহস্পতিবার রোজা রাখি। অন্য এক হাদিসে আছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি সোমবার রোজা রাখি এই জন্য যে ওই দিন আমার জন্মদিন, ওই দিনে আমার প্রতি ওহী পাঠানো হয়, আমি ওই দিনে নবী হয়েছি, সোমবার আমি নবী হয়েছি। এখানে চট করে আপনি বলবেন, হুজুর এই তো জন্মদিন পালন করার তাহলে বিধান রয়েছে শরীয়তে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে জন্মদিন পালন করেছেন, এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হয়তো বা শুকরিয়া জ্ঞাপন স্বরূপ রোজা রাখতেন সোমবারে, জন্মদিন পালন স্বরূপ নয়। তবে যদি বলি যে হ্যাঁ জন্মদিন পালন করার দলিল এখানে রয়েছে, তাহলে হবে কি যে বৎসরে একবার, বৎসরান্তে একবার আপনি জন্মদিন পালন করবেন তা নয়, বরং সপ্তাহান্তে একদিন প্রত্যেক সোমবার জন্মদিন পালন করতে হবে। তাও কিসের মাধ্যমে? রোজা রাখার মাধ্যমে। এ নয় যে পান পানাহার হইচই ভোজন, তারপরে লাইটিং, তারপরে কাগজ দিয়ে কি সব সাজানো, তারপরে ইয়ানবি সালাম আলাইকা ফুচি ইত্যাদি মানিয়ে আপনি জন্মদিন পালন করবেন, সেসব বুদ্ধি এখান থেকে পাবেন না। কামার পুকুরের দলিল দেখিয়ে কুমোর পুকুর দখল করবেন এটা হতে পারে না। যে জিনিসটা, যে বাড়িটা, যে পুকুরটা আপনি দখল করতে চাচ্ছেন সেই পুকুরের দলিল আপনাকে দেখাতে হবে। সোমবার রোজা রাখতেন জন্মদিন বলে সেই দলিল দিয়ে আপনি বছরে একদিন জন্মদিন পালন করবেন এক দলিল হলো না। দলিল এক আর কাজ এক, এরকম দলিল অকেজ চলবে না, কেউ বিশ্বাস করবে না। আমার বাড়ির দলিল দেখিয়ে শহীদের বাড়ি দখল করা যাবে না, না এ ভুল কথা, কেউ মানবে না। বেশ যাই হোক, প্রত্যেক সোম ও বৃহস্পতিবারের রোজা এটা হলো আরো হালকা রোজা, দাউদ সানা থেকে হালকা রোজা। এর থেকেও হালকা হলো যদি আপনি প্রত্যেক সোম এবং বৃহস্পতি রোজা রাখতে না পারেন, তাহলে মাসে তিনটে রোজা রাখুন, মাসে তিনটা রোজা রাখুন। কারণ এই তিনটে রোজারও ফজিলত আছে। তিনটে রোজা কোন কোন দিন রাখবেন? ১৩, ১৪, ১৫। ১৩, ১৪, ১৫, 13, 14, 15 কথায় কথায় উল্লেখ, আগামীকাল শনিবার চন্দ্রগ্রহণ আছে, যারা পারবেন চন্দ্রগ্রহণের নামাজ যদি পড়বেন কিংবা পড়বেন, বাড়িতে বাসায় পড়া যাবে, সমস্যা নেই। চন্দ্রগ্রহণের নামাজ যে কোনো টাইমে, কেন গ্রহণের সময়, গ্রহণ যখন লাগবে দেখতে পাবেন আকাশে, তখন দুই রাকাত, দুই দুই চার রুকুতে, দুই রাকাত দুই দুই চার রুকুতে, তার মানে এক রাকাতে কবার রুকু করতে হবে? দুইবার করে। ব্যাস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আউসানি হাবিবি কিবা খলিলি বিসালাসিন মাইশতু মাইশতু, মানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে, আমার খলিল, আমার প্রিয় বন্ধু আমাকে তিনটে বিষয়ের ওসিয়ত করেছেন, খাস উপদেশ দিয়েছেন, অনুদেশ দিয়েছেন। সে অনুদেশটা কি? যেন প্রত্যেক মাসে আমি তিনটে করে রোজা রাখি, ওয়া সালাতে দোহা, আর যেন চাষতের নামাজ পড়ি, চাষতের নামাজ পড়ি, ওয়া বিআল্লা আনামা হাত্তা উতির, বেতের ছাড়া যেন না ঘুমায়, মানে ঘুমাবার আগে যেন বেতের পড়ে নি। এখন যদি আপনি এসার পর ঘুমাতে চান, তো ঘুমাবার আগে বেতের পড়ে নেন, তাহাজ্জুদ পড়েন, তো তাহাজ্জুদ পড়ে তারপর বেতেরটা না পড়ে শুয়ে যাবেন তা করেন না, কারণ হয়তো ফজর হয়ে যাবে, বেতের পড়ে আপনি ঘুমান। বেতের যদিও ওয়াজেব নয়, তবুও একটা গুরুত্বপূর্ণ সুন্নত, এটা ছাড়া উচিত না। ইমাম আহমদ বিন হাম্বল বলেছেন, যে ব্যক্তি বেতের ছেড়ে দেয়, বেতের নামাজ পড়ে না, সে হচ্ছে রাজুল সু, খারাপ লোক, সে হচ্ছে খারাপ লোক। অর্থাৎ বেতের নামাজ খবরদার ছাড়বেন না, এমনকি সফরেও বেতের ছাড়া উচিত না, সুন্নত ছাড়া যায় তাই না, কিন্তু বেতের ছাড়া যায় না। যাই হোক, তিনটে রোজা যদি পারেন, মাসে তিনটে রোজা রাখবেন। চার নম্বর রোজা হলো শাওয়াল মাসের ছয়টা রোজা, শাওয়াল মাসের ছয়টা রোজা নফল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সাওম রমাদান সুম্মা আতবাহু সিত্তাম মিন শাওয়াল কানা কাসিয়ামিদ দাহর, যে ব্যক্তি রমজানের রোজা রাখলো আর তারপরে শাওয়ালে ছয়টা রোজা রাখলো, তার সারা বছর রোজা রাখা হলো। কি করে হলো? তার কারণ একটা রোজার বদলা কথা পাবেন, দশটা রোজা পাবেন, তাহলে ৩০টা রোজা রাখলে পরে ৩০০টা রোজা পেলেন, বাকি থাকলো আর মোটামুটি ৬০ দিন। এই ৬০ দিনে যদি কত রোজা রাখতে হবে? ৬ × ১০ = ৭, ছটা রোজা রাখলে আপনার সারা বছর রোজা রাখা হয়ে গেল, সারা বছর রোজা রাখা হয়ে গেল। সুতরাং শাওয়াল মাসের রোজা রাখতে কেউ কুণ্ঠাবোধ করবেন না। তবে একটা কথা এখানে বলে রাখা ভালো, যে রমজানে যদি কাজা রোজা থাকে, যেমন মহিলাদের থাকে, মহিলাদের সাধারণত এক সপ্তাহ, ৪ দিন ৫ দিন যাই হোক রোজা কাজা থাকে, তারা আগে কাজা রোজাটা রাখবে নাকি আগে শাওয়াল রোজা রাখবে? আগে কাজা রোজা রাখবে, কারণ আল্লাহ রাসূল কি বলেছেন, রমজানের রোজা রাখবে তারপর ছয়টা রোজা তার পাশাপাশি রাখবে। তার মানে হলো আগে রমজানটা পুরো করতে হবে, তারপর আপনি কি করবেন, শাওয়ালের রোজা রাখবেন। এই হলো আগে কাজা তারপরে শাওয়ালের রোজা। বেশ, তারপর পাঁচ নম্বর নফল রোজা হলো আরাফার রোজা, হাজি ব্যতীত অন্যান্যদের জন্য, হাজি সাহেব ব্যতীত, হাজি সাহেব হজ করতে গেছে তাদের রোজা রাখবে, আরাফাতের দিনে রোজা নেই। বাকি যারা গৃহবাসী ঘরে থাকবে তাদের জন্য আরাফার রোজা রাখা সুন্নত, এবং সেটা হচ্ছে নফল। এই রোজার ফজিলত কি হলো? এই রোজার ফজিলত হলো যে কত, এক বছর আগের এবং এক বছর পিছের গুনাহ মাফ করে দেওয়া হবে। যেহেতু এই জুলহজ্জের ১৩ দিনে, জুলহজ্জের প্রথম ১০ দিনে যে আমল, সেই আমলের বিরাট ফজিলত আছে, এমনকি জিহাদের থেকেও বেশি ফজিলত। কেবল সেই শহীদের আমল থেকে বেশি ফজিলত হবে না, কারণ শহীদের আমল এর থেকে বেশি। অতএব যদি এই ৯ তারিখে রোজা রাখেন, তাহলে আপনার ২ বছরের গুনাহ মাফ হয়ে যাবে, আগের এবং পরে। সুবহানাল্লাহ, এই আরাফাতের দিনে রোজা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুয়েলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিয়াম ইয়াউমে আরাফা ফাকাল ইউকাফিরু সানাতাল মাদিয়াতা ওয়াল বাকিয়া, মুসলিম শরীফের হাদিস। তাকে জিজ্ঞেস করা হলো যে আরাফাতের রোজা ফজিলত কি, বললেন যে আগেকার এবং পিছেকার ২ বছরের গুনাহ মাফ হয়ে যাবে। ৬ নম্বর হলো আশুরার রোজা, আশুরার রোজা, আশুরার রোজা মানে মহরম মাসের দশ তারিখের রোজা। এই সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হলে তিনি বললেন যে আশুরার রোজা এক বছরকার গোনা মাফ করে দেয়। মহরমে দশ তারিখের রোজা এক বছরকার গোনা মাফ করে দেয়। কিন্তু যখন তিনি জানতে পারলেন যে ইহুদিরা এই দিনটাকে সম্মান দিয়ে রোজা রাখে, তখন তিনি বললেন তাদের বিরোধিতা করার জন্য যে নয় দশ রাখব। তার মানে আগামীতে একদিন আগে বা নয় তারিখেও রোজা রাখবো। তাহলে মহরমের রোজা ফলো কয়টা হলো? দুইটা, নয় এবং দশ। কোন কোন বর্ণনায় আছে দশ অথবা এগারো বা আও বলে শব্দ আছে, কিন্তু সেগুলো সহি না, জয়ীফ। এই জন্য সব থেকে আফজাল হলো নয় এবং দশ, দুদিনের রোজা রাখবেন, দশ এবং এগারো করতে যাবেন না। অথবা অনেকে বলেন যে না, নয় দশ এগারো তিন দিন রাখা ঠিক, এটাও সহি না, বরং দুটোই নয় এবং দশ দুদিন রোজা রাখবেন। তাহলে ইনশাআল্লাহ আপনার মহরমে যে রোজার ফজিলত চেপে যাবে। এখন যদি প্রশ্ন করেন যে হুজুর আমরা না হয় এখানে ন তারিখে দশ তারিখে রাখলাম, আমাদের বাংলাদেশের লোকেরা ক তারিখে রাখবে? আপনাদেরকে বরাবর বলি, বাংলাদেশের লোকেরা যে হিসাবে ঈদ করবে সেই হিসাবে রোজা রাখবে। বাংলাদেশের তারিখে যে তারিখে নয় দশ সেই তারিখেই তারা মহরমে রোজা রাখবে। বাংলাদেশের তারিখে যে তারিখে ন তারিখ সেই তারিখে আরাফা রোজা রাখবে। বললাম মক্কাতে তো একদিন আগে আরাফা হয়ে যায়, মক্কাতে তো অনেক আগেই তারা ভাত খায়, অনেক আগেই ইফতারি করে, অনেক আগেই তাহাজ্জুদ পড়ে, অনেক আগেই অনেক আগে কি হয়ে যায় রোজা হয়, তারপরে অনেক কিছু হয়, তো সেগুলো তো দেখলে হবে না। আর এর আগে এখন নাহলে আপনি টেলিফোনের মাধ্যমে জানতে পারছেন, কিন্তু এর আগে কেমন ছিল, সাহাবারা কিভাবে দেখেছেন, তার পরবর্তীকালে তবে তাবিনে যখন হিন্দুস্তানে ভারত উপমহাদেশে যখন মুসলমান হল তখনকার লোকরা কিভাবে রাখত, তখন কি জানতে পারতো আরাফার দিন কোনটা? তখন তো সে ন তারিখই রাখত। অতএব সেই হিসাবেই হযরত ইবনে আব্বাসের হাদিস যে তিনি মুয়াবিয়ার চাঁদে মদিনায় ঈদ করেননি। সুতরাং সাহাবীর বুঝের মতো আমাদের হাদিস বোঝা উচিত। সুমুলে রুয়াতে অতুল রুয়াতে ওরা বলছেন যে আল্লাহ রাসূল যেহেতু বলেছেন চাঁদ দেখলেই, অতএব যদি কেউ সারা বিশ্বের মধ্যে একজন দেখে তাহলে তার মতে রোজা হবে, ঈদ হবে, এটা ওরা বলছেন। কিন্তু সাহাবী এই বুঝটা বোঝেননি, তিনি মুয়াবিয়া চাঁদ দেখেছেন বলে মদিনায় ঈদ করেননি। তাহলে বোঝা গেল যে সাহাবীদের বুঝ মতো আমাদেরকে হাদিস বুঝতে হবে, হাদিস কোরআন বুঝতে হবে, তাছাড়া নয়। ব্যাস কথা হলো কি যে বাংলাদেশের লোক নিজেদের মাস হিসাবে ওই তারিখ হিসাবে রোজা রাখবে। অনেকে বলেন হুজুর আরাফাত দিনের কথা বলা হয়েছে ওখানে, কিন্তু ন তারিখের কথা বলা হয়নি। কিন্তু কোন কোন রেওয়ায়েতে আছে যে তিনি জিলহজ মাসের ন তারিখে রোজা রাখতেন, ন তারিখের কথা আছে তেসরা, সেখানে তারিখের উল্লেখ আছে। যাই হোক, এ নিয়ে এই মতভেদ আছে, তারিখ হিসাবে রোজা রাখলে ইনশাআল্লাহ তার রোজা কবুল হয়ে যাবে, চাহে আরাফা মক্কায় হোক। আমাদের সবাই নির্ধারিত করে এখানে সেই একদিন পরে আমাদের সেই তারিখটা ধরা হয়, ওখানে বৈঠক করে তার একটা তারিখ নির্ধারিত করে, তারিখ নির্ধারিত করে চাঁদ দেখে, চাঁদ দেখার মাধ্যমে তারিখ নির্ধারিত করে। এই দেশে দেখছে খবর পাইলি তো হয়ে গেল, চাঁদ দেখছে ঠিক আছে আমরা রাখা, এখন সেটা ঠিক না। আল্লাহ রাসূল তো বলেছেন চাঁদ দেখে রোজা রাখো, চাঁদ দেখে রোজা রাখো, কোন লোকে দেখছে খবর পৌঁছে গেছে, চোখ বন্ধ করে রোজা হবে, ঈদ হবে, কারণ পূর্বে আছে। ব্যাস সাত নম্বর রোজা হচ্ছে মহরম মাসের রোজা, গেল আশুরার দিনের রোজা, মহরমের দশ তারিখে ন দশ তারিখে রোজা। কিন্তু এটা হচ্ছে কি মহরম মাসে, মহরম মাসের অধিকাংশ দিনে রোজা, এটা কোন নির্দিষ্ট না, অধিকাংশ দিনের রোজা। যেহেতু মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আফদারুস সিয়াম ইবাদা রমাদান শাহরুল্লাহিল মুহাররম, রমজানের পরে সর্বশ্রেষ্ঠ রোজা হলো মুহররমের রোজা। এর থেকে উদ্দেশ্য কিন্তু আসলে রোজা না, মুহররম মানে মুহররম মাসের রোজা। আপনি মুহররমের শুরু থেকেও রাখতে পারেন, দশ তারিখ এগারো তারিখের পরেও রাখতে পারেন, কোন সমস্যা নেই, ঠিক আছে। অতএব আপনি মহরম মাসের অধিকাংশ দিন রোজা রাখবেন, এটা হচ্ছে নফল, আপনার রাখা চলবে। আট নম্বর রোজা নফল রোজা হলো শাবান মাসের অধিকাংশ দিনের রোজা। এমনিতে আপনারা জানেন যে রমজানের ইস্তেকবাল বা রমজানের অভ্যর্থনা জানাবার জন্য একদিন দুদিন আগে থেকে রোজা রাখবেন তা ঠিক চলবে না। মানে আঠাশে ২৯শে সাবান কিংবা ৩০শে সাবান নিয়ে একটানা রমজান রাখবেন তা ঠিক না। কিন্তু সাবানের অন্যান্য দিন অধিকাংশ দিন রোজা রাখা নফল রোজা রাখা চলবে। যেহেতু মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, মা রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইস্তাকমালা সিয়াম শাহরিন ইল্লা রমাদান, আমি আল্লাহ রাসূলকে দেখিনি যে তিনি কোন মাস পূর্ণ মাস রোজা রেখেছেন রমজান ছাড়া। তার মানে পূর্ণ মাস কেবল রমজানই রোজা রেখেছেন। ওয়ামা রাআইতু আকসারা সিয়ামা মিনহু ফি শাবান, আর শাবান মাস ছাড়া অন্য মাসে আমি বেশি রোজা রাখতে দেখিনি। তার মানে শাবান মাসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশিরভাগ দিনগুলোতে রোজা রাখতেন। এ হচ্ছে বুখারী শরীফের হাদিস। ৯ নম্বর হচ্ছে জিলহজ মাসের ৯টি রোজা, এখানে ১০টি লেখা আছে ভুল, জিলহজ মাসের ৯টি রোজা এক থেকে ৯ পর্যন্ত, যেহেতু ১০ তারিখে কি ঈদ, এই রোজা রাখা যাবে, ১০ কথাটা ভুল। জিলহজের প্রথম ৯ দিনে রোজা রাখা এবং কোরবানির ঈদের দিন ঈদের নামাজ পড়ে এসে কোরবানির গোশত দিনে খাওয়া বৈধ। হ্যাঁ, তো অনেকে আবার হাফ রোজা মনে করছে, তাই তাও ঠিক নেই। অনেকে কোরবানির দিনে যে যে বলেছে না কোরবানির গোশত খাওয়াইছে ওটাকে হাফ রোজা মনে করে, হাফ রোজা কোন হাফ আবার রোজা হয়নি। হ্যাঁ, হাফ কোন রোজা আছে, হাফ রোজা নেই, খেতে হয় না সেটা আলাদা করে। এই জন্যে